মনোহরদি উপজেলার গোতাশিয়া মুন্সির বাজার বাইতুন্নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের এই দিনী মজলিসের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজেদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে এই এলাকার এত দিনদার সলহীন ভাইদের সাথে মিলিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের মতো মহামূল্যবান সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এজন্য সকলে আবারও শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ইসলামী আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে আমরা যারা এখানে এসেছি, জন প্রতি মাথা পিছু কত টাকা করে পাবেন আপনারা? যে মাহফিল কর্তৃপক্ষ কোন টাকা পয়সা দিবে না নাকি? আল্লাহ আকবার, দেখেন এরকম টাকা পয়সা বিহীন যে আপনাদের কাউকে কোন পারিশ্রমিক দেওয়া ছাড়া, কোন প্রকারের সম্মানে দেওয়া ছাড়া, এভাবে এই এলাকার এত ভাই বোন ওদের আগ্রহে আল্লাহর কালাম শোনার জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য বসে আছেন। কোন জিনিস আপনাদেরকে এভাবে টেনে নিয়ে এসেছে বলেন তো দেখি? কোন জিনিসে নিয়ে আসছে? ইমান। ইমানের কারণে নিঃস্বার্থভাবে খালেজভাবে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য এই মাহফিলে এসে শীতের মধ্যে কষ্ট করে অনেকে এখনো খানা খান নাই, ক্ষুধার অবস্থায় এখানে বসে আছেন। তাহলে যেই জিনিসটি আমাকে আপনাকে এখানে একত্রিত করেছে, এবং আমি ডক্টর ইমাম হোসেনের চেহারা দেখার জন্য আসেন নাই, এখানে আপনারা এসেছেন যে কোরআন এবং সুন্নার কথা শোনার জন্য। এই আকর্ষণটা তৈরি করে দিয়েছে কিসে আমাদেরকে? ইমানে। ইমানের মতো মহামূল্যবান, ইমানের মতো মহাদামি জমিনে আসমানে আর কোথাও দ্বিতীয় কোনো জিনিস নাই। আমাকে আপনাকে যদি বলা হয় যে তোমাকে সারা দুনিয়ার সব সম্পদ দিয়ে দেওয়া হবে, তুমি তোমার ইমানটা দিয়ে দাও, দিবেন? আমরা কেউ বিক্রি করব। তাহলে বোঝা যায় সারা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে, দুনিয়ার সকল রাজত্বের চাইতে, দুনিয়ার সকল ক্ষমতার চাইতে আমার আপনার ইমানের দামটা বেশি, অনেক বেশি, খালি বেশি না। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী কে? যে ইমানদাররাই আল্লাহর জমিনে সবচেয়ে বড় ধনী। প্রতি বছর আন্তর্জাতিকভাবে বিশ্বের সেরা ধনীদের তালিকা দেওয়া হয়। ওই বিল গেটস ধনী হয়, অমুক ধনী হয়, তমুক ধনী হয়। পৃথিবীর যে সকল ধনীর তালিকা আমরা দেখি, এরা আমাদের তুলনায় মিসকিনও না, কি বলেন? কারণ এদের কাছে ইমানের মতো মহাদামি মহামূল্যবান সম্পদটা নাই। আমাদের কাছে যদি দুনিয়ার কোনো টাকা পয়সা নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে ইমানটা দান করেছেন, এই ইমানটার দাম সারা দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে এখানে যে মানুষগুলা ওয়াজ মাহফিলে বসেছি, অনেক দামি মানুষ, অনেক মূল্যবান মানুষ, অনেক সম্মানী মানুষ, ইমানওয়ালা মানুষ। আচ্ছা, এই দামি জিনিসটা আমরা কি শুধু দুনিয়ার জন্য দামি, নাকি এটা আখেরাতের জন্য দামি? তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় এটা কি দুনিয়াতে রেখে যাব না সাথে করে নিয়ে যাব? যে ইমানটা কি দুনিয়াতে রেখে যাব না নিয়ে যাব? মাশাআল্লাহ, আজকে তো স্টুডেন্ট সব মেধাবী, সব জানে আলহামদুলিল্লাহ, সব আমি বলার আগে সব বলতে পারে আলহামদুলিল্লাহ। তাহলে ইমানটা সাথে করে নিয়ে যাইতে হবে। এই জন্য জানাজার নামাজে আমরা একটা দোয়া পড়ি। আপনাদের দেশে পড়েন কিনা জানাজার দোয়া? পড়েন জানাজার নামাজে দোয়া? পড়েন না? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ। এটা পড়েন না? তাহলে এই দেশেও জানাজার দোয়া এটা নাকি? তাহলে আমাদের ঢাকাতে যেটা, নরসিংদীতেও একইটা, নোয়াখালীতেও একইটা, চট্টগ্রামেও একইটা। তাহলে এই দোয়ার ভিতরে আমরা আল্লাহর কাছে কি বলি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রাখবেন, যাদেরকে হায়াত দিবেন, ফা আহইহি আলাল ইসলাম, দুনিয়াতে যতদিন জীবিত রাখবেন আমাকে ইসলামের উপরে জীবিত রাখবেন, ইসলাম নিয়ে আমি বাঁচতে চাই। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মৃত্যুটা ঈমানের উপরে, ঈমানের সাথে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, আমাদের ইমানি স্লোগান হইল ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। এটাই আমরা কিন্তু জানাজার নামাজে সব সময় আল্লাহর কাছে এই দোয়া করি। তাহলে দুনিয়া যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, দুনিয়া থেকে যখন চলে যাব ইমানের সাথে যাব, ইমানের মতো মহামূল্যবান সম্পদ নিয়ে যাব, ইমানটা আমরা সবাই নিয়ে যেতে চাই। তাহলে ইমান নিয়ে যাব কেন? ইমান না নিয়ে গেলে অসুবিধা কি? ইমানটা নিয়ে যেতে চাই কেন বলেন তো দেখি? জি, আমাদের ক্লাস হলো সৃজনশীল ক্লাস, আমরা দুই দিকে কথা বলবো, শিক্ষকও কথা বলবে, ছাত্রও কথা বলবে, কি বলেন? সৃজনশীল তো বুঝেন আলহামদুলিল্লাহ, সব শিক্ষিত মানুষ, এই এলাকা মনোহর দি শিক্ষিত এলাকা, তো এই জন্য সবাই তো আমরা এখন বুঝি যে সৃজনশীল ক্লাস, কারণ একদিকে খালি চোখ বন্ধ করে কানে ধরি বয়ান করলে তো শেষে দেখা যাবে যে কেউ ঘুমাইছেন, কেউ কান সুখ করছেন, কেউ বিভিন্নভাবে কিছুই বুঝেন নাই, খালি শুনছেন আর সুবহানাল্লাহ কইছেন। এই জন্য মাঝে মাঝে জিজ্ঞাসা করলে আপনারাও বলবেন আমিও বলবো, তো এটার দ্বারা কিছু জিনিস শিখা হবে। ওয়াজ মাহফিল কি শিখার জন্য না শোনার জন্য? শিখার জন্য। এটা একটা এলমি ক্লাস, এটা এলম চর্চার ক্লাস, এটা গান বাজনার ক্লাস না। এখানে আমাকে আপনারা গান গাওয়ার জন্য দাওয়াত দেন নাই, এখানে আমাকে বিভিন্ন রকমের হাসি ঠাট্টা তামাশা করার জন্য দাওয়াত দেন নাই। দাওয়াত দিয়েছেন কিসের জন্য? কোরআন এবং সুন্না থেকে আল্লাহর কথা রাসূলের কথা শোনার জন্য, আমার কথা শোনার জন্য দাওয়াত দেন নাই। তাহলে আমরা যে কয়টা কথা বলবো কোরআন এবং সুন্না থেকে কিছু শিখার জন্য বলবো। তাহলে ঈমান নিয়ে মরবো কেন? কারণ ঈমান নিয়ে না মরলে জান্নাত পাওয়া যাবে না। ঈমানটা যদি সাথে নিয়ে যাওয়া না যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। জান্নাত পেতে চায় কিনা? জান্নাত পেতে কে কে চান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাহলে আমরা সবাই জান্নাত পেতে চাই। এখন জান্নাতটা দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম শর্ত দিয়েছেন ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শত শত আয়াতে এই কথাটা বলছেন। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ الله رب العالمين বলেন وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। وَعَمِلُوا الصَّالِحَاتِ ঈমান অনুযায়ী আমল করেছে, সুসংবাদটা কিসের? আন্নালাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের বদৌলতে রাব্বুল আলামিন জান্নাত দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে তাদের জন্য রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। তাহলে জান্নাত পাইতে হলে ঈমান লাগবে, ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না। যেই ঈমানটা নিয়ে মরতে চাই, যেই ঈমানটা নিয়ে জান্নাত পেতে চাই, সেই ঈমানটা যদি জাল ঈমান হয়, দুই নম্বরই ঈমান হয়, জান্নাত পাওয়া যাবে? বাজারে গেছি 500 টাকার একটা সুন্দর নোট নিয়ে, কিন্তু সুন্দর নোটটা জাল নোট, 500 টাকার দুই নম্বরই নোট, দুই নম্বরই তো বুঝেন জাল নোট। জাল নোট কিন্তু মূল নোটের চাইতে সুন্দর, চকচকে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এই জন্য দেখবেন তাওহীদের চাইতে শেরেক দেখতে চকচক করে, সুন্নতের চাইতে বেদাত দেখতে চকচক করে। বেদাত কসকসে থাকে, সুন্দর থাকে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এই সুন্দর চাকচিক্যে মানুষ পাগল হয়ে যায় বেদাতের পিছনে। যদি এটার মধ্যে বাহ্যিক চাকচিক্যময় না থাকতো, দেখতে সুন্দর না লাগতো, তাহলে দুনিয়ার কেউ বেদাত করত না, শেরেকও করত না। এজন্য ইমানটা যদি এরকম বেজাল ইমান হয় তাহলে কি জান্নাত পাবেন? 500 টাকার জাল নোট নিয়ে এখানে মনোহর দি বাজারে গেছেন, এটা কিনবেন, ওইটা কিনবেন, অনেক জিনিস কিনবেন। যেই দোকানে যাই জিনিস কিনে 500 টাকার নোট দিলেন, দোকানদার দেখে এটারে ভালো করে বিভিন্ন রকমের তথ্য মিলাই এটা সঠিক নোট না বেজাল নোট। যদি দেখে এটা নোটটা বেজাল, দুই নম্বরই নোট, জাল নোট, পুরা মনোহর দি ঘুরে ফেলবেন। বাড়িতে খালি হাতে কোনো জিনিস না নিয়ে ফিরে আসতে হবে, কারণ এই জাল নোট, এই জাল টাকা বাংলাদেশের বাজারে চলে না। অথবা ব্রিটিশ আমলের কোনো টাকা নিয়ে ওরা মনোহর দিয়ে নরসিং দিয়ে ঢাকা শহর ঘুরে ফেলবেন, আপনি কোনো কিছু পাইবেন? ব্রিটিশ আমলের টাকা, হয়তো মুরব্বীদের কাছে ঘরের মধ্যে ব্রিটিশ আমলের টাকা একটা পড়ে রয়েছে, এটা দিয়ে আপনি সব ঘুরে ফেলছেন, কিছু পাওয়া? পাকিস্তান আমলের টাকা, ওই টাকা নিয়ে যদি বাজারে যান বাজার করতে পারবেন? তাহলে এমন টাকা নিয়ে যাইতে হবে যেই টাকা বর্তমানে বাজারে চলে, এমন ইমান নিয়ে যাইতে হবে যে ইমানটা আখেরাতের বাজারে চলে। আখেরাতের বাজারে যে ইমান চলে না, আখেরাতের বাজারে যে ইমান দিয়ে জান্নাত পাওয়া যায় না, এই ধরনের ইমান যদি নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমান দিয়ে জান্নাত দিবেন না। জান্নাত পাইতে হলে ইমানটা বিশুদ্ধ করতে হবে, ইমানটা খাঁটি করতে হবে, ইমানটাকে নির্বেজাল করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানের বদৌলতে আমাদেরকে জান্নাত দিবেন। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, আমাদের গন্তব্যস্থল হলো সবার জান্নাত। আমরা সবাই যেতে চাই কোথায়? এই জান্নাতে যাওয়ার আগে মাঝখানে দুনিয়ার পরে সাতটা স্টেশন অতিক্রম করা লাগবে। কয়টা স্টেশন? সাতটা স্টেশনের পরে অষ্টম স্টেশনটার নাম হলো জান্নাত। তাহলে মাঝখানে সাতটা স্টেশন অতিক্রম করা লাগবে। প্রথম স্টেশনের নাম হলো কি? সবাই বলে না দেখি। প্রথম স্টেশন কবর। আমরা যখন কাউকে বিদায় দিই, সন্তানকে যখন বিদেশে পাঠাই, এখান থেকে সৌদি আরব পাঠায়, কাতার পাঠায়, কুয়েত পাঠায়, বাবা গিয়ে, ভাইয়েরা গিয়ে, আত্মীয় স্বজন গিয়ে প্রথম স্টেশন এয়ারপোর্ট পর্যন্ত আগাই দিয়ে চলে আসি। যে আল্লাহর বান্দা আখেরাতের পথের যাত্রী, জান্নাতের পথের যাত্রী, ওই আল্লাহর বান্দাটাকে, ওই আল্লাহর বান্দিটাকে আমরা প্রথম স্টেশনে পৌঁছাই দিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়্যাতা সালাসা, মাইয়্যাত যখন রওনা দেয় কবরের দিকে, ওই হাসরের দিকে, ওই জান্নাতের দিকে, তিনটা জিনিস মাইয়্যাতের পিছে পিছে প্রথম স্টেশন পর্যন্ত যায়। এর মধ্যে প্রথমে যায় আহলুহু, তার আহালের লোকেরা যায়, তার ছেলেরা যায়, তার ভাইয়েরা যায়, প্রতিবেশী যায়, আত্মীয় স্বজন যায়, আহালের লোকেরা কবরস্থান পর্যন্ত যায়। ওয়া মালুহু, তার মালও কবরস্থান পর্যন্ত যায়। মাল কেমনে যায়? দেখবেন বড় লোক মারা গেছে, ধনী মানুষ মারা গেছে, ওই মানুষ কবরস্থান যাওয়া পর্যন্ত তার সম্পদের প্রভাব থাকে। ধনী মানুষ মারা গেছে, জানাজায় বিশাল মানুষের ঢল। গরিব মানুষ মারা গেছে, জানাজায় অল্প মানুষ। তাহলে এটা কিসের প্রভাব? সম্পদের প্রভাব, ধনের প্রভাব। এরকম দেখবেন ধনী মানুষ মারা গেছে, কোরআন খতম 500 খতম হয়েছে, গরিব মানুষ মারা গেছে, কোরআন খতম একবারও হয় নাই। এটা কিসের প্রভাব? সম্পদের প্রভাব। সম্পদের কারণে মাইয়্যাতের সম্পদ কবরস্থান পর্যন্ত যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বরে যে জিনিসটি যায় সেটি হলো আমালুহু, তার আমল ও তার কবরস্থান পর্যন্ত যায়। ফায়ারজিউ ইসনান ওয়াইয়াবকি ওয়াহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ পরে দুইটা জিনিস চলে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। যেই দুইটা জিনিস চলে আসে সেই দুইটি হলো আহলুহু ওয়া মালুহু, তার আহালও চলে আসে, তার মালও চলে আসে। তার সাথে যেই জিনিসটি থেকে যায় সেই জিনিসটি হলো আমালুহু, তার আমলটা তার সাথে থেকে যায়। সুবহানাল্লাহ, আমলটা তার সাথে বিদ্যমান থাকে। আমল কবুল হওয়ার জন্য শর্ত হল ঈমান। ঈমান ছাড়া যদি আমল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল কবুল করেন না। এজন্য দেখবেন কোরআনে কারিমে প্রথম থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আমলের কথা আসছে তার আগে ঈমানের কথা আসছে। আমানু আমিলুস সলিহাত, আমানু বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমিলুস সলিহাত বলেন নাই। তাহলে আমল কবুল হইতে হলে কি লাগবে? ঈমান লাগবে। তাহলে কবরে যাইতে হলে ঈমান নিয়ে যাইতে হবে। ঈমানবিহীন আমল নিয়ে গেলেও সেই আমল বাতিল। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন? এই লোকটাকে মুনাফিকের লিডার, মুনাফিকের সর্দার। এই লোক জীবনে অনেক আমল করেছে। এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে। এই লোক রমাদান মাসে সিয়াম পালন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজও করেছে। এই আল্লাহর বান্দাকে মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামা মোবারকটাও দিয়ে দিবেন। আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক দিয়ে লোকটাকে দাফন করা হয়েছে। কিন্তু লোকটা জান্নাতি না জাহান্নামি? কেন জাহান্নামি? লোকটার ঈমানের মধ্যে গন্ডগোল, ঈমানের মধ্যে মুনাফিকি আছে, ঈমানের মধ্যে নাফাকি আছে। তাহলে বোঝা যায় বস্তায় বস্তায় আমল নিয়ে যদি কেউ কবরে যায় কিন্তু তার ঈমানটা বিশুদ্ধ না থাকে, তো বস্তায় বস্তায় সব আমল তার বরবাদ, সব আমল তার বরবাদ হয়ে যাবে। তাহলে আমল কম কিন্তু ঈমানটা ঠিক আছে। তাহলে এই লোকটা কিয়ামতের ময়দানে কবরে হাসরে উপকৃত হবে বেশি। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, ইমান এবং আমল দুইটাই জরুরি, তবে আমলের চাইতে ইমানের গুরুত্বটা বেশি। ইমানটা আগে ঠিক করতে হবে। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম আমার আপনার কবরে পরীক্ষা হবে, হবে না? সেই পরীক্ষার প্রশ্ন তো সবাই জানেন নাকি? প্রশ্নগুলা বলেন দেখি। মাশাআল্লাহ, দেখছেন? প্রশ্ন তো আউট হয়েছে, হয়েছে আউট হওয়ার পরে প্রশ্ন মুখস্থ করে ফেলছে। দেখেন একেবারে সেই মনোহরদের এই গ্রামে পর্যন্ত, মুন্সির বাজার পর্যন্ত প্রশ্ন আউট হয়ে গেছে, কবরের প্রশ্ন। আল্লাহ আকবার! তাহলে কবরের প্রশ্ন কয়টা? তিনটা। মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে? প্রশ্ন তো এই তিনটাই। আচ্ছা, আবার বলেন দেখি, এই তিনটা প্রশ্ন ইমানের প্রশ্ন না আমলের প্রশ্ন? ইমানের প্রশ্ন। রবকে এটা ঠিক করতে হবে, ইমানি বিষয়। আমার আপনার দিন কি এটা ঠিক করা লাগবে, এটা ইমানি বিষয়। আমার আপনার নবী কে এটা ঠিক করা লাগবে, এটাও ইমানি বিষয়। তাহলে কবরে গেলে প্রথমেই লাগবে কি? ইমান। কবরে যাওয়ার সাথে সাথে প্রথমে যেটা দরকার হবে আখেরাতের বাজারে, প্রথম সেটার নাম হলো কি? ইমান। এখন আপনি আমি বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাই নাই, প্রথম পরীক্ষায় ফেল। প্রথম পরীক্ষা যদি ফেল হয়, আমার ভাইয়েরা এবং বোনেরা শুনুন, বাকি সব স্টেশনে তার জন্য বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত ছাড়া আর কিছুই নাই। প্রথম স্টেশনে, প্রথম ঘাটিতে যদি আল্লাহর কোন বান্দা পরীক্ষা পাস করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঘাটিতে প্রত্যেক স্তরে তার জন্য রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষা পাস করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার যেই বান্দা তখন পরীক্ষা দিল, দুনিয়া থেকে আসার সাথে সাথে কোন প্রকার সময় দেওয়া হইলো না, বিশ্রামের সময় দেওয়া হইলো না। আমার বান্দার সাথে সাথে পরীক্ষার হলে বসে গেছে কবরের মধ্যে। আমার বান্দা পরীক্ষার মধ্যে পাশ করে ফেলছে, সুতরাং আমার বান্দাকে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে দুনিয়ার মানুষ যেই তিনটা কাপড় পরাইছে, এই কাপড় গুলো বেশি মূল্যবান না, বেশি দামি না, একেবারে কম দামি কাপড়। আমার বান্দার এই কাপড় গুলো এখনই খুলে ফেল, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক এনে পরাই দাও, সুবহানাল্লাহ, জান্নাতের লেবাস পরাই দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে কোন প্রকার বিছানা ছাড়া মাটির মধ্যে, মাটির ফ্লোরে আমার দুনিয়ার বান্দারা শোয়াই দিয়ে গেছে, কিন্তু আমার এই বান্দা এত মূল্যবান, আমার এই বান্দা এত দামি, আমার এই বান্দারে এইভাবে মাটির মধ্যে শোয়াই রাখা যাবে না। আমার এই দামি বান্দার জন্য জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করে দাও, জান্নাত থেকে বিছানা চলে আসবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবরের সাথে আমার বান্দার জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও, সুবহানাল্লাহ, জান্নাতের দিক থেকে বিভিন্ন রকমের সুগন্ধি, বিভিন্ন রকমের বাতাস, বিভিন্ন রকমের গ্রাম তার কবরের দিকে আসতে থাকবে, সুবহানাল্লাহ। যদি ইমানের পরীক্ষা পাস করি, ইমানের পরীক্ষা যদি ফেল করি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলবিসুহু মিনান নার, আমার এই বান্দাটারে যেই তিনটা কাপড় পরাইছে এই তিনটা কাপড়ের যোগ্যতাও তার নাই, তার এই কাপড় খুলে ফেল, তাকে জাহান্নাম থেকে জাহান্নামের লেবাস পরাই দাও। ওয়া আফরিশুহু মিনান নার, তারে জাহান্নামের বিছানাটা বিছাই দাও, জাহান্নাম থেকে বিছানা নিয়ে আসো। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার জন্য একটা দরজা খুলে দাও, যাতে জাহান্নামের দিক থেকে উষ্ণতা দুর্গন্ধ তার কবরের দিকে আসতে থাকে, নাউযুবিল্লাহ। আপনারা দেখে সুবহানাল্লাহ কন্যা, নাউযুবিল্লাহ কন্যা, আপনারা অপেক্ষা করেন, খালি বক্তায় বলবো, সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা সুন্নতের খেলাফ, এটা কি সুন্নতের খেলাফ? খালি ওয়াজ করলে হবে না, ওয়াজও সুন্নত অনুযায়ী করতে হবে, সুন্নতের বাইরে ওয়াজ করলে বক্তারে আল্লাহ পাক তক্তা বানাই দিব, সুন্নতের বাইরে ওয়াজ করলে। বক্তার দুই দিকে খেয়াল রাখতে হবে, সামনেও খেয়াল রাখতে হবে, উপরেও খেয়াল রাখতে হবে। উপরে কার দিকে? আল্লাহ সুবহান তালার দিকে, কারণ আপনাদেরকে কথা বলবো কার? আল্লাহর। দাওয়াত দিব কোন দিকে? ইল্লাল্লাহ, আল্লাহর দিকে। তাহলে আগে ওইদিকে খেয়াল রাখতে হবে, তারপরে এইদিকে। এই জন্য আমার মাধ্যমে কে হেদায়ত পাবে না পাবে এটা আমার কোনো ক্ষমতা বিন্দুমাত্র নাই। ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। খালি আল্লাহর না বলবেন, একমাত্র আল্লাহর। আমার কথাগুলো কার ভিতরে আপনার এটার প্রতিক্রিয়া তৈরি হবে, তাসির তৈরি হবে, এটা আমি জানি না। জানেন কে? একমাত্র আল্লাহ। কাকে হেদায়ত দিবেন এটাও জানেন একমাত্র। আমি যদি সারা রাত ওয়াজ করি, একজন মানুষকেও হেদায়ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ভাইকে, সব বোনকে হেদায়ত দিতে পারেন। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আপনি যাকে চাইবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনি জীবনেও কোনোদিন হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাইব, আমি আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করব, একমাত্র আমি তাকে হেদায়েত দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বলবেন না, বলবেন কি? একমাত্র আল্লাহ, আর কেউ কাউকে হেদায়েত দিতে? তাহলে ওয়াজ করার সময়, তাফসীর করার সময়, আলোচনা করার সময় খেয়াল রাখতে হবে আল্লাহর জমিনে সবচেয়ে বড় বক্তা কে? একমাত্র আল্লাহ। সবচেয়ে বড় বক্তা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খতিবে আজম কি আরবিটা বলেন? খতিবে আজম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খতিবে আজম, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত বক্তা আছে তন্মধ্যে সবচেয়ে বড় বক্তা খতিবে আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আজম, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, দুনিয়ার সব ইমামের ইমাম, সবচেয়ে বড় ইমাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যত বক্তা বক্তৃতা দিবে, যত বক্তা ওয়াজ করবে, অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই বক্তার পদ্ধতি অনুসরণ না করে যত বক্তৃতা দেওয়া হোক, সারা রাত ওয়াজ করা যাবে, বক্তাও কোনো সওয়াব পাবে না, শ্রোতাও কোনো সওয়াব পাবে না। কারণ ওয়াজ করা একটা গুরুত্বপূর্ণ দিনের কাজ, ইবাদত, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, কথা বলতেন, কখনো তিনি শ্রোতাদেরকে বলতেন না সবাই জোরে জোরে কন সুবহানাল্লাহ, জোরে জোরে কন আলহামদুলিল্লাহ, জোরে জোরে কন আল্লাহু আকবার, জোরে জোরে কন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না। সুতরাং এইটা যে আমরা বলি, এটা সুন্নতের খেলাফ, এজন্য এটা আমরা বলবো না। কিন্তু আপনারা প্রত্যেক কথা শোনার পরে নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, বক্তা অর্ডার দিবে না, কমান্ড করবে না, আল্লাহর জিকিরের সাথে জিকির শুনবেন, কোরআন সুন্নাহ জিকির, আর আপনার জবানেও জিকির থাকবে। এজন্য প্রত্যেক কথার সাথে বলবেন সুবহানাল্লাহ, কথার সাথে বলবেন আলহামদুলিল্লাহ, কথার সাথে বলবেন আল্লাহু আকবার, কথার সাথে বলবেন নাউযুবিল্লাহ। এটা নিজে শিখতে হবে, নিজে বলতে হবে। আমার ভাইয়েরা এবং বোনেরা, তাহলে আমরা যে বিষয়টি বললাম, কবরের ভিতরে যেই প্রশ্নগুলো, যেই পরীক্ষাগুলো হবে, ইমানি পরীক্ষা, ইমানি পরীক্ষা যদি টিকেন তাহলে জান্নাতের সব চলে আসলো, ইমানি পরীক্ষা যদি ফেল জাহান্নামের ব্যবস্থাপনা হয়ে যাবে। তাহলে আগে আমলের পরীক্ষা না ইমানের পরীক্ষা? ইমানের পরীক্ষা আগে আমলের পরীক্ষা, আমলের পরীক্ষাও কিন্তু হবে, আমলের পরীক্ষা যে বাদ যাবে তা না, আমলের পরীক্ষাও কিন্তু দিতে। কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে যাবে, লা তাযুলু কাদামা ইবনে আদম, কোন ইবনে আদমের, কোন বনি আদমের দুই পা যেমনে দাঁড়াইব আর নড়াচড়া করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারবে। রাব্বুল আলামিন প্রথমে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা তোমারে আমি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিয়েছিলাম, তোমার এই হায়াতটা, তোমার এই বয়সটা তুমি কিভাবে অতিবাহিত করেছ? এই উমরের এই বয়সের হিসাব দিতে হবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম সেই যৌবন কালের তুমি কিভাবে ব্যয় করেছ, অতিবাহিত করছ, যৌবন কালে কি করছ? তাহলে পুরা জিন্দগির উপরে একটা, শুধু যৌবন কালের উপরে আরেকটা। ওয়ান এলমিহি ফিমা আমেলা বিহি, তোমাকে যে এলম দিয়েছিলাম সেই জ্ঞানের আলোকে আমল কতটুকু করছ? ওয়ামিন আইনা ইকতাসাবতা, কোন কোন জায়গা থেকে, কোথা থেকে, কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছিলা? ওয়া ফিমা আনফাক্তা, কোথায় কোথায় কেমনে কেমনে কিভাবে সম্পদ খরচ করছিল, তাহলে এগুলোকে তো আমল, এই আমলের হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটার হিসাব শুরু হবে সেই আমলটা হইল নামাজ, সেই আমলটা হইল সলাত। সুবহানাল্লাহ, সলাতের হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। তাহলে আমলেরও হিসাব হবে, কিন্তু আগে ইমান তারপরে আমল। তাহলে ইমানের গুরুত্বটা দিতে হবে কি বেশি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, ইমান আগে শিখতে হবে আমল শেখার আগে, আমলের আগে ইমান শেখা লাগবে। ইমানও কিন্তু শিখতে হয়, ইমান শিখা বাদে আসে না, ইমান শিখা লাগে, ইমানের এলেম লাগে, ইমানের জ্ঞান লাগে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে হইলে, মানতে হইলে, চলতে হইলে এলেম লাগবে। ফালাম, এলেম শিখ, জানো, বুঝো, কারণ এলেম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় না, এলেম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থাকা যায় না, এলেম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাওয়া যায় না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে। এই এলেম বিহীন যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ওই লা ইলাহা ইল্লাল্লাহ কবরে পর্যন্ত যায় না। যেই ইমান, যেই লা ইলাহা ইল্লাল্লাহ এলেম সহকারে হবে, সেই এলেম সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ সেটাই কবরে যায়। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, ইমান শিখতে হবে, ইমান শিখা লাগবে। ইমান কেমনে শিখবেন? প্রথম শিখতে হবে ইমানের উসুল কয়টি শিখতে হবে, ইমানের উসুল। ইমানের উসুল তো বুঝেন, মানে উসুল মানে একেবারে ভিত্তি, ফাউন্ডেশন। ইমানের উসুল জানা লাগবে, ইমানের আরকান আহকাম জানা লাগবে, ইমান বঙ্গের কারণ জানা লাগবে। এগুলো ইমানের এলেম, ইমানের উসুল শিখতে হবে। উসুল, ইমানের উসুল কয়টি? ইমানের উসুল তিনটি, ইমানের উসুল তিনটি। আমাদের ওয়েবসাইটে গিয়ে, এখন তো ইন্টারনেটের যুগ, ওয়েবসাইটে গিয়ে ইন্টারনেটে tafsirulquran.com থেকে শিখে নেবেন ইমানের উসুল হলো কয়টা, তিনটা। কবরে যে তিনটা প্রশ্ন হবে, ইমানের তিনটা উসুলের উপরে তিনটা প্রশ্ন হবে। আল্লাহ পাক আমার আপনার যে পরীক্ষাটা নেবেন, ঘন্টার পর ঘন্টা পরীক্ষা নেবেন না, পরীক্ষা তো এক মিনিটও লাগবে না, কি বলেন? এক মিনিটে কিন্তু পরীক্ষা শেষ। ফেরেশতারা এসে বললো, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনি আমি বলে দিলাম, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা। কতক্ষণ লাগছে? এক মিনিটে তো শেষ। তাহলে এক মিনিটে পরীক্ষা আপনার কি বোঝা গেল? আপনি এক বন চাউল রান্না করতে দিচ্ছেন, ভাত, ভাতটা কতটুকু হয়েছে, সিদ্ধ হয়েছে কি হয় নাই? এক মন চাউল সব কি টিপা লাগে নাকি? কয়টা টিপ দেন? একটা দুটো টিপ দিলে পুরা এক মন চাউলের খবর হয়ে যায়। আমার আপনার পুরা জিন্দিগির সাথে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দিগির সাথে এই ইমানের তিনটা উসুলের কানেকশন আছে। এই তিনটা শব্দ দিয়ে, তিনটা প্রশ্ন দিয়ে, এই ইমানি পাসওয়ার্ড দিয়ে টিপ দিলেই আপনার আমার জিন্দিগির সব কিছু বের হয়ে যাবে। সব টিপে লাগবে না, সব প্রশ্ন করা লাগবে না। এই তিনটার সাথে জীবনের সমস্ত কাজের সম্পর্ক আছে। এই জন্য এই তিনটা টিপ দিলে আপনার আমার আকীদা কি ছিল, আমল কি ছিল, কোন অবস্থায় কি করছি না করছি সব বের হয়ে যাবে। এজন্য কবরে এক মিনিটেই পরীক্ষা কমপ্লিট, এক মিনিটেই পরীক্ষা শেষ। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, ইমানের আরকান আহকাম জানতে হবে। ইমানের আরকান আহকাম, ইমানে মজমাল, ইমানে মুফাসসাল দুইটা আছে না? কি বলেন, আমাদের দেশের কায়দা গুলোতে একটা লেখা থাকে ইমানে মজমাল, আর একটা লেখা থাকে ইমানে মুফাসসাল। ইমানে মজমালের মধ্যে দেখবেন লেখা আছে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আছে না? ইমানে মজমাল যেটা আমরা মুক্তবে বাচ্চাদেরকে মুখস্ত করাই, সেখানে বলা আছে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সকল আরকান, ইমানের সকল আহকামকে কবুল করলাম। ইমানের আহকাম, ইমানের আরকান কবুল করলাম। আচ্ছা বলেন দেখি, নামাজের আরকান আহকাম কয়টি? ১৩টি। বাইরে কয়টি, ভিতরে কয়টি? বাইরে ৭টি, ভিতরে ৬টি। বাইরের গুলাকে বলে আহকাম, ভিতরের গুলাকে বলে আরকান। তাহলে নামাজের আরকান আহকাম তার ফরজ, বাহিরে ৭ ফরজ, ভিতরে ৬ ফরজ, এটা তো মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি। তাহলে এবার বলেন ইমানের আরকান আহকাম কয় ফরজ? জি, কবরে কি আগে নামাজের হিসাব দিবেন না ইমানের হিসাব দিবেন? তা নামাজের আরকান আহকাম শিখছেন, ইমানেরটা আগে শিখা দরকার না? এখন আগেরটা যদি ফেল করে বসে থাকেন তো পরেরটা পাস করলে কি লাভ হইব না, কি বলেন? আমাদের দেশে চাকরির সবচেয়ে বড় পরীক্ষা যেটা, ওই বড় পরীক্ষাটা কি পরীক্ষা বলেন তো দেখি? জি, বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষায় প্রথমে একটা পরীক্ষা দিতে হয় প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে রিটেন পরীক্ষা, তারপরে যায় ভাইবা পরীক্ষা, তারপরে অন্য অন্যগুলা। এখন আপনি প্রিলিমিনারিতে প্রথম পরীক্ষায় আপনি ফেল, প্রথমটাতে পাস করেন নাই, এখন রিটেনে আপনি সব পারেন, কিন্তু আপনাকে ওই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। আগে পাস করতে হবে কিসে? প্রিলিমিনারিতে পাস করা লাগবে। ঠিক আমার ভাইয়েরা এবং বোনেরা, কবরে প্রথম প্রিলিমিনারি যে পরীক্ষা, শর্ট কোশ্চেন, তিনটা ছোট ছোট কোশ্চেন, এই পরীক্ষা যদি পাস না করেন তাহলে কিয়ামতের ময়দানে যে আমলের পরীক্ষা, রিটার্ন পরীক্ষা, সেই পরীক্ষাও আপনি দিতে পারবেন না, আপনার পরীক্ষা দেওয়ার যোগ্যতাই হারাই ফেলছেন। তাহলে নামাজের আরকান আহকাম শিখার আগে শিখা লাগবে কি ইমানের আরকান আহকাম? আমি আপনি ইমানে মজমালে এটা পড়ে বসে আছি, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের আহকাম, ইমানের আরকান সব কবুল করে ফেলছি, কিন্তু কোনদিন জীবনে কোন ইমাম সাহেবের কাছে গিয়ে, কোন মুহাদ্দিস সাহেবের কাছে গিয়ে, কোন মুফতি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করি নাই যে ভাই ইমানের আহকাম কোনগুলা, ইমানের আরকান কোনগুলা, কি কবুল করছি, জিজ্ঞাসা করছেন কোনদিন? করি নাই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদেরকে আবার নতুন করে ইমান শেখা লাগবে। জীবনে ভুল হয়ে গেছে, শিখতে পারি নাই, মৃত্যু কাছাই গেছে, যে কোনো সময় মৃত্যু এসে যাইতে পারে, এজন্য অবহেলা করে বসে থাকার কোনো সুযোগ নাই। ইমান শিখতে হবে, ইমানে লেখাপড়া লাগবে, ইমানের আহকাম শিখতে হবে, ইমানের আরকান শিখতে হবে। বলে শিখলাম না, অসুবিধা কি? অসুবিধা হইল এই জায়গায়, যখন ইমান শিখবেন না, ইমানের রসুল শিখবেন না, ইমানের আহকাম শিখবেন না, ইমানের আরকান শিখবেন না, তখন নামাজ না পড়িও আপনার ইমান মজবুত থাকব। এটার রেজাল্ট হলো নামাজ পড়ে না, তাও কয় আমার ইমান ঠিক আছে, কি বলেন? বাংলাদেশে দেখবেন যে সমস্ত ভাই বোনেরা নামাজ পড়েন না, সে সকল ভাই বোনেরা বলেন আরে মিয়া, আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত, আমার ইমান কিন্তু খুব স্ট্রং, খুব শক্তিশালী ইমান। ইমান এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এত স্ট্রং, যে ইমান আমাকে ফজর নামাজে ঘুম থেকে তুলতে পারে না, এত শক্তিশালী যে ইমান ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না, এত শক্তিশালী ইমান যে ইমান আমাকে পাঁচ মিনিটের রাস্তা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে আনতে পারে না, এত মজবুত ইমান যে ইমান কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য ওয়াজ মাহফিলে আনতে পারে না, এত মজবুত ইমান যেই মজবুত ইমান দিয়ে আল্লাহর কোরআনটা জানার বুঝার কোনোদিন চেষ্টা করি নাই, যে ইমান আমাকে আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, যে ইমান ফজরের নামাজে তুলতে পারে না, ওই ইমান কোনোদিন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতেও পারে না। ইমান কতটুকু আছে না আছে ফজরের আজান দিলে বোঝা যায়, কি বলেন? ফজরের মুসল্লি কয়জন মসজিদে এটা দেখলেই বোঝা যাবে এই এলাকায় ইমানদার কয়জন আছে না আছে। এটা কি আমার কথা, কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন সবচেয়ে ভারী নামাজ হলো সালাতুল ইশা আর সালাতুল ফজর। তাহলে সালাতুল ফজরে নাই বুঝতে হবে মুনাফিকি আছে, ইমানের ভিতরে কি আছে মুনাফিকি আছে, কারণ এমন ইমান যে ইমান আমাকে তুলতে পারলো না কেন। আমার ভাইরা এবং বোনেরা দেখেন, ইমানের সাথে আমলের গভীর কানেকশন আছে, ইমান যত সুন্দর হবে আমল তত সুন্দর হবে, ইমান যত মজবুত হবে আমল তত মজবুত হবে, ইমান যত শক্তিশালী হবে আমলও তত শক্তিশালী হবে। ইমান যদি মজবুত হয় ইমান যদি শক্তিশালী হয় ওই পাওয়ারফুল ইমান ছাড়া কেউ ফুল সেরাত পার হইতে পারবে না। ফুল সেরাত কিন্তু এমন একটা রাস্তা, এটার উপর দিয়ে হাঁটিও পার হওয়া যায় না, এটার উপর দিয়ে ট্রেনও যায় না, এটার উপর দিয়ে বাসও যায় না, এটার উপর দিয়ে জাহাজও যায় না, কিচ্ছু যায় না। তো পারমো কেমনে, পারোয়া লাগবো না। এটা আবার এমন একটা সেতু, এই সেরাত এই ফুল সেরাত পার না হইলে জান্নাতেও যাওয়া যায় না, আর কোন বিকল্প রাস্তাও নাই। যে এটা বাদ দিয়ে, এটা যেহেতু এত কঠিন রাস্তা তো এই রাস্তা দিয়ে যাবো না আরেক রাস্তা দিয়ে যাবো, ওই রকম রাস্তাও নাই, রাস্তাই একটা জান্নাতে যাওয়ার। তাহলে এই কঠিন রাস্তা যদি পাড়ি দিতে হয়, এই কঠিন রাস্তা শুধু আমল দিয়ে পাড়ি দেওয়া যায় না, এটা ইমান দিয়ে পাড়ি দিতে হয়। এই ফুলসরাত পাড়ি দেওয়ার একমাত্র শক্তি হলো ইমান, যার ইমান যত মজবুত হবে তার ফুলসরাত পার হওয়া তত সহজ হবে। কোন আল্লাহর বান্দা চোখের পলকে এই নড়াচড়া করতে গিয়ে পার হয়ে যাবে, কোন আল্লাহর বান্দা একটু দেরিতে পার হবে, কারো এক মিনিট, কারো দুই মিনিট, কারো তিন মিনিট, কারো চার মিনিট, কারো পাঁচ মিনিট, এই মিনিট বেশি হবে কেন? ইমানের তারতম্যের কারণে। তাহলে ইমান যার যত মজবুত সেই তত তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। তাহলে নামাজ না পড়লেও ইমান থাকে নাকি? বাচ্চা রাত্রে ঘুমানোর সময় রাত্রে যদি আমার টয়লেটে যাওয়ার দরকার হয় তা আমাকে একটু ডাকি দিবেন, আপনি ঘুমানোর সময় যদি মারে বলেন আম্মা রাত্রে আমি ঘুমাইতেছি আমার ঘুমে ডিস্টার্ব করিয়েন না, যখন আমার একটু টয়লেটে যাওয়ার দরকার হবে আপনি একটু ডাকি দিবেন, মা ডাকি দিতে পারিব? মা বলে বাবারে তোমার টয়লেটে যাওয়ার যখন দরকার হবে তোমার টয়লেটেই তোমারে জাগাই দিব, তোমার টয়লেটেই তোমারে বিছানা থেকে টেনে তুলে ফেলবে, তোমার টয়লেটে ভিতরের থেকে তোমাকে এমন ভাবে নাড়া দিবে তুমি নিজেই বদনা নিয়ে দৌড় দিবা। দেখবেন রাত্রে ভয়ে, চোরের ভয়ে, ডাকাতের ভয়ে, জিনের ভয়ে, ভূতের ভয়ে ঘর থেকে বাইর হয় না, কিন্তু যখন টয়লেটের দরকার হয় জিনের ভয়ে চলে যায়, ভূতের ভয়ে চলে যায়, চোরের ভয়ে চলে যায়, ডাকাতের ভয়ে চলে যায়, দৌড় মারে, কি বলেন? চোর ডাকাত কোনো কিছুর ভয় নাই, দৌড় দিছে। তাহলে বোঝা যায় যে এই টয়লেট এমন এক জিনিস যে জিনিসের প্রয়োজন হলে মায়েও ডাকা লাগে না, বাপেও ডাকা লাগে না, ভাইও ডাকা লাগে না, ওয়াইফেও ডাকা লাগে না, স্বামীও ডাকা লাগে না, নিজের ডাকে নিজে সাড়া দিয়ে দৌড় দে। ইমান এমন এক জিনিস, এই ইমানের বীজ যার অন্তরে লাগে, ইমানের বীজ যার অন্তরে বপন করে, এই আল্লাহর বান্দা ইমানের গ্রাম যেদিকে পায়, ইমানের ডাক যেদিকে পায়, ওই আল্লাহর বান্দাকে দুনিয়ার কোনো শক্তি ধরে রাখতে পারে না, ওই আল্লাহর বান্দা শুধু ওই দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। ইমানের স্বাদ, ইমানের মজা এমন এক জিনিস, ইমান কিন্তু খুব মজার জিনিস। ইমানের মজা যে পাইছে, এই আল্লাহর বান্দার কাছে দুনিয়ার কোনো শক্তি কোনো জিনিসের মজা নাই। যে আল্লাহর বান্দা ইমানের স্বাদ পাইছে, ইমানের মজা পাইছে, কিন্তু আমাদের কাছে ইমানটা মজাদার হয় নাই, ইমানের মজা পাই নাই। ইমানটা ওয়ারেসি সূত্রে পাওয়ার কারণে ওই ইমানের স্বাদ, ইমানের মজা, ইমানের টেস্ট আমরা পাই নাই। কিন্তু ইমান খুব মজাদার জিনিস, ইমান খুব টেস্টের জিনিস। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, ইমান যদি আমার ভিতরে থাকে, ইমানের বীজ যদি ভিতরে বপন হয়, তাহলে ফজরের আজানটা যখন হবে, ফজরের আজানের মধ্যে বলা হবে হাইয়া আলাস সালাহ, ওই হাইয়া আলাস সালার আওয়াজটা আমার অন্তরে ইমানের সাথে এসে ধাক্কা লাগবে চুম্বকের মতো। ইমানের কানেকশন ওই হাইয়া আলাস সালার সাথে। মসজিদ থেকে ঘোষণা হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা এসে অন্তরে ইমানের মধ্যে ধাক্কা লেগে যাবে। মসজিদের মাইকে ঘোষণা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা অন্তরে ইমানের সাথে ধাক্কা লেগে যাবে। আল্লাহর বান্দা যখন এই আওয়াজগুলো শুনবে, ইমান তারে আর ঘুমাইতে দিবে না, ইমান ভিতরে প্রতিক্রিয়া শুরু করে দিবে, কতক্ষণে টান মেরে আমাকে আপনাকে ঘুম থেকে তুলে ফেলবে। যদি ওই আজান শোনার পরেও আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই, কোনো নড়াচড়া নাই, আগের মতোই আছে, তো বুঝতে হবে আমার ইমান ভিতরে প্যারালাইজড হয়ে গেছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা প্যারালাইজড হয়ে যায়, দেখবেন যে এটার সাথে কোনো তার সম্পর্ক থাকে না, এটা নড়াচড়া করে না, এটা কিছু করে না, তার সাথে মূল শরীরের সম্পর্ক নাই। এজন্য ইমান যখন এরকম প্যারালাইজড হয়ে যায়, ইমান যখন অসুস্থ হয়ে যায়, তখন যত আজান দিক, আজান দেওয়া না, তাকে যদি তুলে ঘুম থেকে টানে পুকুরেও ফালাই দেওয়া হয়, তাও সে উঠে না, এরকম অবস্থা। কারণ ভিতরে তার ইমান নাই, ভিতরে ইমান অসুস্থ, ইমানের ভিতরে রোগে ধরে গেছে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, ইমান এমন এক জিনিস যে ইমানের টানে আপনি ইমানের দিকে দৌড়াইবেন, আল্লাহর দিকে দৌড়াইবেন, আল্লাহর কোরআনের দিকে দৌড়াইবেন, আল্লাহর কালামের দিকে দৌড়াইবেন। আজকে এখানে আল্লাহর কালামের কথা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, আপনার ইমানেই আপনার বাড়িতে বসে থাকতে দিবে না, ইমানেই টানে নিয়ে আসব। ইমানের খোরাক এখানে পাওয়া যাবে, ইমানের খাবার আছে, কিন্তু ইমান খাবার না দিলে মরি যায়। পুকুরে মাছ মাছ রাখছেন, অনেক ধরনের মাছ, কোনো খাবার দেন না, কিচ্ছু নাই খাবার, মাছগুলো হৃষ্টপুষ্ট হয় না। গরু ফেলতেছেন, গরুর খাবার দিতে হয়, ছাগল ফেলতেছেন, ছাগলের খাবার দিতে হয়, হাঁস মুরগির খাবার দিতে হয়। আপনার ভিতরে এত দামি জিনিস ইমান, ইমানেরও খাবার দিতে হয়, ইমানেরও খাবার লাগে। ইমানের খাবার কি? আল্লাহর ইবাদত গুলো হইল ইমানের খাবার। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, তাহলে দৈনিক পাঁচবার ইমানকে কি দিতে হবে? খাবার দিতে হবে। সুবহানাল্লাহ। আমি আপনি ডেইলি কয়বার খাই? পাঁচবার খাই। মানে ডাক্তারের সায়েন্টিফিক মেডিকেল সায়েন্সের সিস্টেম হইল দৈনিক কয়বার খাইতে হবে? পাঁচবার। দেখবেন ডায়াবেটিস রোগীদের বই আছে না, আপনাদের এলাকায় ডায়াবেটিস রোগী আছে না? এখন বাংলাদেশে এমন এলাকা নাই যে এলাকায় ডায়াবেটিস রোগী নেই, প্রত্যেক ঘরে ঘরে আছে, সব বাড়িতে আছে, সব জায়গায় আছে। ডায়াবেটিস রোগীর একটা বই আছে, এই বইয়ের মধ্যে দেখবেন খাদ্য তালিকা আছে, এক নম্বর খাদ্য তালিকা, দুই নম্বর খাদ্য তালিকা, তিন নম্বর, পাঁচ নম্বর, দশ নম্বর পর্যন্ত আছে, এক থেকে দশ পর্যন্ত। কার কত নম্বর লাগবে ডাক্তারে দাগ দিয়ে দে। প্রত্যেকটা খাদ্য তালিকায় দেখবেন পাঁচবার খাবারের তালিকা আছে। সকাল আটটা বাজে নাস্তা করবেন, নাস্তার মধ্যে কি কি খাইবেন বলা আছে। এগারোটার সময় একবার হালকা কিছু খাইবেন, দুপুরে একটা দুটার সময় একবার খাইবেন, আবার বিকাল বেলা চারটা পাঁচটা একবার হালকা নাস্তা করবেন, রাত্রে আরেকবার খাইবেন পাঁচবার। তাহলে আপনার শরীর সুস্থ রাখার জন্য, এই বডি সুস্থ রাখার জন্য বডিকে পাঁচবার খাবার দিতে হয়। ঠিক আমার আপনার ভিতরে যে ইমানটা আছে, এই ইমানকে সুস্থ রাখার জন্য পাঁচবার খাবার দিতে হয়। সুবহানাল্লাহ, পাঁচবার ইমানকেও খাবার দিতে হয়। যদি ইমানকে খাবার না দেন, আস্তে আস্তে আস্তে আস্তে ইমান দুর্বল হইতে হইতে একসময় মরে যাব, অসুস্থ হয়ে যাবে। ইমানের যদি ঘেজা না আসে, ইমানের যদি খাবার না আসে। আচ্ছা, দৈনিক পাঁচবার খান, পাঁচবার কি সমান সমান খান? কি বলেন, সকালবেলা যা খান দুপুরে কি সমান খান? দুপুরে যা খান রাত্রে সমান খান? তাহলে কোন বেলায় খাবার কম, কোন বেলায় খাবার বেশি, যদি সব বেলায় সমান সমান খাবার দেন কাজ হইব। প্রতি বেলা এক কেজি করে খান, তাহলে শরীর সুস্থ থাকবে না অসুস্থ থাকবে? অসুস্থ হয়ে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নিজামত, ফজরের ফরজ নামাজ কয় রাকাত নাস্তা করলেন, জোহরের কয় রাকাত বেশি, কিন্তু এখানে খাবার সমান না। আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এশায় কয় রাকাত? তাহলে সব বেলায় খাবার কিন্তু সমান না, কোন বেলায় কম, কোন বেলায় বেশি। শরীরের খাবার যেমন কোন বেলায় কম দিতে হয়, কোন বেলায় বেশি দিতে হয়, ঠিক ইমানের খাবারও আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নির্ধারণ করেছেন, কোন বেলায় কম, কোন বেলায় বেশি। সুবহানাল্লাহ, ইমানের খাবারটাকেও আল্লাহ পাক এইভাবে ঠিক করছেন যে এইভাবে খাবারগুলো দিতে হবে। আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে, আমাদের চতুর্দিকে যত মাখলুক আছে, এরা আল্লাহর ইবাদত করে কি করে না? করে। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছেন, সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে আর জিনকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে ইবাদতের জন্য বানাইছে কাকে? তাহলে ওদেরকে তো আল্লাহ ইবাদতের জন্য বানান নাই নাকি? এবার আটকে গেছে। এই যে চতুর্পাশে গাছপালা যা দেখতেছেন, গরু ছাগল মহিষ উট বেড়া যা আছে, তারপরে চতুর্দিকে আপনার পশু পাখি আরো যা যা আছে, সাপ বিচ্ছু পাহাড় পর্বত নদী নালা যা আছে, এদেরকে কি আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন কিনা? ইবাদতের জন্য বানান নাই। মানুষকে আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু তারাও কি ইবাদত করে কি করে না? করে। কিন্তু তাদের ইবাদত আর আমাদের ইবাদত দুটার মধ্যে পার্থক্য আছে কি নাই? কি পার্থক্য বলেন আবার? তারাও আল্লাহর ইবাদত করে, আল্লাহর পূজাই করে, গাছপালা আল্লাহর ইবাদত করে। কোরআনে আল্লাহ সরাসরি বলছেন, ওয়ান নাজমু ওয়াসাজারু ইয়াসজুদান। কোন সূরা? মাশাআল্লাহ, দেখছেন স্টুডেন্ট কত মেধাবী, কোন সূরা সেটাও জানে। আল্লাহ পাক বলছেন, ওয়ান নাজমু ওয়াসাজারু ইয়াসজুদান। দুনিয়াতে যত গাছপালা আছে, আকাশের যত নক্ষত্র আছে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে, আল্লাহর ইবাদত করে। তাহলে এরা মাখলুকের ইবাদত করে না। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছেন প্রত্যেকটা মাখলুকাত এক রকমের ইবাদত করে। কয় রকমের কথা কয় না, কি ঘুমাই গেছেন তাও কথা কয় না, ঘুমাইছেন সবাই, মনে কষ্ট নিছেন, তাহলে কথা বলেন না যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছেন সবগুলাকে বানাইছেন এক রকমের ইবাদত করার জন্য। এই জন্য চতুর্দিকে তাকাইলে একটা জিনিস গভীর ভাবে লক্ষ্য করলে দেখবেন, আল্লাহর জমিনে কিছু কিছু মাখলুকাত রাব্বুল আলামিন বানাইছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে। দেখছেন নে, শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে, এরকম দেখছেন কি? দেখে নাই বলে? আর এই এলাকার বাহিরা বুঝি এটাও দেখে নাই? এই চতুর্দিকে তাকাই দেখেন কত গাছপালা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে না? এগুলা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, একটা রুকুও করতে পারে না, একটা সেজদাও করতে পারে না, একটা বৈঠকও করতে পারে না, শুধু কিয়াম করে, শুধু কিয়াম, দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই গাছপালা বলতেছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করতেছে। আবার দেখেন কিছু মাখলুকাত রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন সারা জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকুর হালতে। দেখছেন নে রুকুর হালতে কোনগুলা? চতুষ্পদ জন্তুগুলার দিকে তাকায় দেখেন, গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা উট ঘোড়া যা আছে, বাঘ হাতি সিংহ শিয়াল কুকুর বিড়াল সব রুকু অবস্থায় বানাইছেন আল্লাহ পাক। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে রুকুর হালতে। জীবনে কিয়াম করতে পারে না, গরু কোনদিন দাঁড়ায় ইবাদত করতে দেখছেন? হাত তুলে দিছে, হাত তুলে একবার সোজা হয়ে দাঁড়াই ইবাদত করতে দেখছেন? অথবা আত্মাইয়াত সূরতে বসতে দেখছেন? তাহলে সারা জীবন রাব্বুল আলামিন রাখছেন কি হালতে? রুকুর হালতে। আরেক ধরনের মাখলুকাত রাব্বুল আলামিন বানাইছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সেজদার হালতে। এগুলা দেখছেন কোনগুলা? সাপ বিচ্ছু এই জাতীয় দেখবেন অনেক মাখলুক আছে মাটির সাথে লেগে থাকে, এদেরকে রাব্বুল আলামিন সেজদার হালতে বানাইছেন। আল্লাহর এই জমিনটাকে রাব্বুল আলামিন সেজদার হালতে রাখছেন। আমি আপনি এখানে বসে জমিন দেখি না, কিন্তু বিজ্ঞানীরা যে গবেষণা করে ওই গবেষণার ক্ষেত্রে দেখবেন বাহিরের থেকে যখন পৃথিবীটাকে দেখা হয় তখন এই পৃথিবীটাই আল্লাহর সামনে সেজদারত আছে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় উপনীত হয়, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে রাব্বুল আলামিন আগামীকাল উঠবো কি উঠবো না, কোন দিক থেকে উঠবো, পূর্ব দিক থেকে উঠবো না পশ্চিম দিক থেকে উঠবো, নাকি উঠা বন্ধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দেন আগে যেমনে উঠছ তেমনি উঠ, সূর্য আবার উঠে, একদিন আল্লাহ বলবেন আজকে আর পূর্ব দিক থেকে উঠিও না পশ্চিম দিক থেকে উঠ, আবার আল্লাহ বলবেন থেমে যাও উঠা লাগবে না সেদিন উঠা বন্ধ। তাহলে সূর্য সাজদা অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনকে সাজদারত অবস্থায় বানাইছেন। আরেকটা জিনিস গভীরভাবে লক্ষ্য করবেন যেটা আমি আপনিও জানি না, একজন শিশু যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে শিশুটাকে সেজদারত অবস্থায় রাখেন এবং প্রত্যেকটা শিশু যখন জমিনে আসে মায়ের পেট থেকে তখন সেজদারত অবস্থায় শিশুটা দুনিয়ায় আসে। আল্লাহর জমিনে আসবে, আল্লাহকে সেজদা না করে কোনো মাখলুক জমিনে আসার পারমিশন নাই। আল্লাহ পাক কোনো মানুষকে, কোনো প্রাণীকে, কোনো মাখলুককে আল্লাহকে সেজদা না করে জমিনে আসার অনুমতি দেন না। আমি আপনি প্রত্যেকেই মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছি সেজদারত অবস্থায় আসছি, দেখবেন শিশুর হাতগুলো মুখের সাথে এদিকে লাগানো থাকে। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে একটা শিশু সেজদারত অবস্থায় থাকে এবং সেজদারত অবস্থায় দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে ঢুকবে, সেজদাবিহীন ঢুকবে, এই পারমিশন আল্লাহ কোনো বান্দাকে দেন না। আল্লাহর জমিনে অনেক মাখলুকাত আছে, তাদের দিকে তাকাইলে দেখবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আত্তাহিয়াতুর সূরতে বসায় রেখেছেন। এরকম দেখছেন কি দেখছেন বলেন তো দেখি, পাহাড়গুলো বিশাল বিশাল পাহাড় পর্বত, এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আত্তাহিয়াতুর সূরতে বসায় রেখেছেন। তারপরে বিশাল বিশাল পাথর, পাথরের খণ্ড, ওই পাথর গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আত্তাহিয়াত সূরতে বসায় রেখেছেন। তাহলে যত মাখলুকাত চতুর্দিকে আমরা দেখি এদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু এমন একটা মাখলুক মানুষ বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত জোড়া জোড়া করে শরীরটা বানাইছেন। শরীরের মধ্যে কয়টা জোড়া আছে জি? ওরে আল্লাহ, এই দেশের বাইরে তো দেখি ডাক্তারিও জানে, মেডিকেল সায়েন্সও জানে, দেখছেন মাশা আল্লাহ কত জ্ঞানী, আলহামদুলিল্লাহ। এই জন্যই তো এই এলাকা থেকে মন্ত্রী হয়েছে, কি বলেন? এত জ্ঞানী না হইলে মন্ত্রী হয় নাকি, দেশ চালাইতে পারে নাকি? এত জ্ঞানী এই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে মন্ত্রী বানাইছেন। আল্লাহ পাক আমাদের মন্ত্রী মহোদয়কে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহ পাক দেশ ও জনগণের খেদমত করার তৌফিক দান করুন, আরো বেশি বেশি জনকল্যাণে কাজ করার এবং জনগণের খাদেম হিসাবে কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই দেখেন 360টা জোড়া বলছেন না, এই জোড়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন, এই জোড়াগুলো থাকার কারণে আল্লাহর একজন বান্দা দাঁড়ায় দাঁড়াইও আল্লাহর ইবাদত করতে পারে, রুকুতে গিয়েও ইবাদত করতে পারে, সেজদায় গিয়েও ইবাদত করতে পারে, আবার আত্তাহিয়াতুর সূরতে বসে বসেও আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ, জোড়াগুলো না থাকলে আপনি সোজা শক্ত হয়ে থাকতেন, রুকুও করতে পারতেন না, সেজদাও করতে পারতেন না, বৈঠকও করতে পারতেন না। দেখেন আমরা যখন রুকুতে যাই তখন কতগুলা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, যখন সেজদায় যাই কত ইজিলি, কত সহজে আমরা যাইতে পারি, কত সহজে আত্তাহিয়াতে বসতে পারি, কত সহজে দাঁড়াইতে পারি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরটাকে আল্লাহর ইবাদতের উপযোগী করে বানাইছেন, পুরা বডিটা আল্লাহর ইবাদতের উপযোগী করে বানাইছেন। সুতরাং আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি এই গিরাগুলাকে, এই জোড়াগুলাকে নরম না করেন, এই গিরাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আপনি ব্যবহার করেন না কোনো একটা জিনিস, ওই জিনিসের মধ্যে জং ধরে না, ঠিক একইভাবে এই জোড়াগুলো, এই গিরাগুলোকে যদি আল্লাহর ইবাদতের জন্য ব্যবহার না করি, যদি আল্লাহকে সেজদা না করি, আল্লাহকে রুকু না করি, আল্লাহর ইবাদত না করি, দেখবেন আস্তে আস্তে এই গিরাগুলো জোড়াগুলো শক্ত হয়ে যাবে। এগুলা শক্ত হইলে বুঝবেন কেমনে, কিয়ামতের ময়দানে গেলে বুঝে আসব এগুলা শক্ত না নরম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব মানুষকে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি এমন একটা শরীর বানাই দিছিলাম ইবাদতের উপযোগী করে, তুমি আমার ইবাদত করছিলে কিনা? তখন দেখবেন ঈদের নামাজে যারা রমজান মাসে রোজা রাখে নাই এই ভাইদেরকে দেখবেন প্রথম কাতারে, কি বলেন? ওই দিন মুসল্লিরা জায়গায় পায় না ঈদের ঈদের নামাজে, কারণ যারা নিয়মিত মুসল্লি তারা তো আস্তে ধীরে যায়, কিন্তু ওই ভাইয়েরা ওই দিন নতুন যায় নামাজ, নতুন টুপি, নতুন সবকিছু লই সবার আগে প্রথম কাতারে বসে রয়েছে। পহেলা রমজান তারা বিপড়তে যাইবেন, এশার নামাজ পড়তে যাইবেন। নিয়মিত যারা এশার নামাজ পড়ে ওরা তিনতলা চারতলা ছাড়া জায়গা পাবে না। আমরা তো ইমামতি করি, আমাদের অভিজ্ঞতা হয়েছে না যে দেখি যে আল্লাহ একবার আজকে এমন নতুন নতুন মুসল্লি ভাই পদনিস্তলা একবার আজানের আগে ভর্তি, দোতলা ভর্তি, এখন ওই নিয়মিত মুসল্লিরা তিনতলা চারতলায়। কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন বান্দা আমার ইবাদত করছিল কিনা, বান্দার যখন ইমানদার যারা তারা তো আস্তে ধীরে বলবে যারা করে নাই নামাজ পড়ে নাই ইবাদত করে নাই তারা সবার আগে লাফ মারি উঠে বলবে করছি আল্লাহ, সব করছি আল্লাহ। আমরা না করলে করছে কে? মানে মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা ঠিক আছে জমিনে অনেক ইবাদত করছো অনেক সাজদা করছো আমাকে, আজকে শুধু একটা সাজদা করে আমাকে দেখাই দাও, একটা সাজদা করে, বেশি দরকার নেই, বাস এক সাজদার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা সব কমপ্লিট। ইমানদার বান্দারা আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবে, কারণ সাজদা করতে করতে সাজদার অঙ্গ প্রত্যঙ্গ গুলো নরম হয়ে গেছে, এখন আল্লাহু আকবার কই সুন্দর করে কিয়ামতের ময়দানে সাজদায় চলে গেছে। যাদের গুলো শক্ত নরম বানায় নাই, নামাজ পড়ে নাই সাজদা করে নাই, এখন কিয়ামতের ময়দানে চেষ্টা করে খালি সাজদা করব কিন্তু নরম হয় না, গিরা শক্ত হয়ে রয়েছে, কোমর শক্ত হয়ে রয়েছে, হাত শক্ত হয়ে রয়েছে, সামনের দিকে যায় না, না যাওয়ার কারণে চেষ্টা করতে করতে অনেকক্ষণ পরে এত জোরে চেষ্টা করবে মাথা চলে যাবে নিচের দিকে, পা চলে যাবে উপরের দিকে, তবুও আল্লাহকে সাজদা করি তো দেখাইতে হবে। তাদের কথা হইল যে কোনো উপায় না দেখাইলে তো ধরা খাই যাবো, কি বলেন? মিথ্যা কথা বলছি, সোরা কথা বলছি তো ধরা পড়ে যাবো, এই জন্য যে কোনো উপায়ে দেখাইতে হইব। তো দেখাইতে গেলে তখন মাথা নিচের দিকে, পা উপরের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বিন্নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি বলা হয় সামনের দিকের চুলগুলা, মাথার সামনের দিকের চুল, এজন্য কাফেরদের বৈশিষ্ট্য হলো সামনের চুল এগুলা বড় থাকে পিছনে ছোট থাকে। এখন দেখা যায় আমাদের দেশের মুসলমানেরা এমনি চুল কাটে, সামনের মাথার চুলগুলো বড় বড় রাখে, লম্বা লম্বা রাখে। আল্লাহ পাক বলেন নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, কাফেরদের বৈশিষ্ট্য হলো সামনের নাসিয়া এগুলা লম্বা রাখে, কারণ লম্বা রাখলে এগুলো ধরে টান দিতে জাহান্নামে ফেলতে সুবিধা হয়, বুঝতে পারছেন? সামনের চুল যদি লম্বা থাকে তাহলে দড়ি টান দিতে নিক্ষেপ করতে সুবিধা হয়, এগুলো ছোট্ট হইলে তো ধরা যায় না, তো এই জন্য জাহান্নামীদের নাসিয়া ধরা হবে, সামনের চুলগুলো ধরা হবে, ওয়াল আকদাম পা ধরা হবে, পা ধরে আর এই নাসিয়া ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা এগুলাকে একটু নরম বানাই, গিরাগুলাকে একটু নরম বানানোর চেষ্টা করি, দুনিয়াতে নরম বানাবো না আখেরাতে নরম হবে না। এই জন্য আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যে কোনো ভাবে যে কোনো উপায়ে আদায় করা দরকার আছে কি নাই? অবশ্যই আছে, খালি আছে না। নামাজ এমন এক ইবাদত, দুনিয়ার সব ইবাদতের ছুটি আছে, নামাজের ছুটি নাই, ছুটি আছে না? প্রতিদিন কোন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসার এক মিনিট আগেও নামাজ বাদ দেওয়ার সুযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন কখনো? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অতীতের বর্তমানে সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ওয়াক্ত নামাজ বাদ দেন নাই। অসুস্থ অবস্থায় দুজন সাহাবীর কাঁধে বর করে করে গিয়ে সালাত আদায় করছেন। তাহলে নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না, নামাজ না পড়ে ওলি হইতে পারে? বাংলাদেশে দেখবেন নামাজ ছাড়া ওলিও আছে, আছে না? কাপড় লাগে না, বাংলাদেশে লেংটা বাবার দরবারও পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবী আল্লাহর ওলি ছিলেন, একজন সাহাবী লেংটা সাহাবী ছিলেন কিনা? তাহলে বোঝা যায় যে ফরজ তরক করে কাপড় খুলে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর এবাদত করে ইমান আর তাকওয়াকে মজবুত করে ওলি হইতে হয়। ওলি হওয়ার যোগ্যতা দুইটা, একটা ইমান আর একটা তাকওয়া। এই দুইটা যত সুন্দর হবে তিনি তত বড় আল্লাহর ওলি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, বক্তা শ্রোতাদেরকে বলে তোমরা কি জানো আমাদের বয়ান শুনলে মানুষ কেন লাফায়, আমাদের ওয়াজ শুনলে আমাদের জিকির শুনলে মানুষ কি করে খালি লাফায় আর লাফায়, এগুলো আল্লাহর পাগল হয়ে লাফায়, এগুলো এমনি লাফায় না, ভালো কথা আল্লাহর পাগল হয়ে লাফায়। তা এখন যদি জিকির করতে করতে আল্লাহর পাগল হয়ে লাফায়, তো যিনি জিকির করায় যিনি বক্তা তিনি লাফায় না কেন? যদি জিকির আল্লাহর পাগল হয়ে লাফাইতে হয় তো যিনি স্টেজে বসে জিকির করতেছে উনিও তো লাফানো দরকার, কি বলেন? উনি তো আগে লাফ দেওয়া দরকার, কারণ উনি তো আগে আল্লাহর আশেক হয়ে গেছে, তারপরে না উনার জিকিরে অন্যরা আশেক হয়েছে, অন্যরা আশেক হয়ে লাফাইতেছে এখন বক্তা লাফায় না। তাহলে বোঝা যায় এটা আল্লাহর আশেক হয়ে লাফায় না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম যে ইমানের দিকে গভীর ভাবে নজর দিতে হবে। আমাদের নামাজের যে দুরবস্থা, মসজিদ গুলোর যে কঠিন অবস্থা, মুসল্লির যে অবস্থা, এটা দেখলে বোঝা যায় আমাদের ইমান কোন হালতে আছে। ইমানের হালত আপনি ওই যে ধোঁয়া দেখলে একটা জিনিসের দালালত করে, কি জিনিসের বলেন তো দেখি? আকাশে ধোঁয়া দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু নিচে কি আছে কিছু দেখা যাচ্ছে না। আপনি এখান থেকে বলতেছেন ওই ভাই দেখো দেখো ওই বাড়িতে ওই জায়গায় আগুন লাগছে, কিন্তু আগুন আপনি দেখেন নাই, দেখছেন কি? ধোঁয়া দেখলে বোঝা যায় নিশ্চিত এখানে আগুন আছে, আগুন না হলে ধোঁয়া বাহির হয় না। মসজিদের দিকে তাকাইলে, মসজিদের মুসল্লির দিকে তাকাইলে বোঝা যাবে এই এলাকায় ঈমান আছে কি নাই। আপনি আগের জামানায় আপনার বিয়ে শাদির জন্য যখন কোনো বাড়িতে যাইতো, তো একটু আস্তে করে একজনের শিখাই দিত, এ মিয়া তুমি যাই কি করবা, একটু টয়লেটে যাইবা, টয়লেটটা একটু দেখে আসবা। তো একজন একটু মানে টয়লেটের দরকার না হইলেও একটু উচিলা ধরে টয়লেটে যাবে, যাই দেখে আসবে এদের টয়লেটটা কেমন, মানে টয়লেটটা দেখলে বোঝা যাবে এদের রুচি কেমন, এদের সভ্যতা কেমন, এরা কোন লেভেলের মানুষ, এটা টয়লেট দেখে বোঝা যায়। টয়লেটের সুরত দেখে, টয়লেটের হালত দেখে, টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বোঝা যাবে এরা কোন সংস্কৃতির মানুষ, কোন লেভেলের মানুষ, কোন তবকার মানুষ। এরকম পরীক্ষা করার কিছু নীতিমালা আছে। আগের জমানায় মেয়ে দেখতে গেলে মেয়েরে দিত লেবু কাটার জন্য, এখন দেনে, এখন দে হলো গান গাওয়ার জন্য, বাজনা বাজানোর জন্য, যে মেয়ে কত কয়টা গান জানে, কত রকমের গান জানে, কত রকমের নাচ জানে। কিন্তু আগে দিত কি? লেবু কাটতে। লেবু কাটতে কেন দে? লেবু কাটা কিন্তু সহজ জিনিস না, দেখতে মনে হয় সহজ কিন্তু কাজটা এত সহজ না। দেখবেন লেবু কাটতে না জানলে সারাদিন ছিপ দিবেন রস বাইর হবে না। লেবু কাটতে জানলে টিপ দেওয়ার আগে, ছাপ দেওয়ার আগে রস বাইর হয়, আর কাটতে না জানলে সারাদিন আপনি ছাপ দিবেন রস বাইর হবে না। এই জন্য মেয়েটা কতটুকু পারিবারিক সাংসারিক কাজকর্ম জানে এটা পরীক্ষা করার জন্য লেবু কাটতে দিত। এগুলো এখন অতীত হয়ে গেছে, এখন বর্তমানে নাই। তাহলে বোঝা যায় যে ফজরের মুসল্লি দেখে বোঝা যাবে এই এলাকার মানুষের ইমানের হালত কি, ইমানের অবস্থা কি। এই জন্য মসজিদে, কোন মসজিদে যায় ফজরের নামাজ পড়বেন, পড়লে আপনি ওই এলাকা বুঝে দেবেন যে এই এলাকায় ইমান আমলের অবস্থা কি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমাদের ইমানটাকে মজবুত করি, ইমানটাকে সুন্দর করি। ইমানটাকে সুন্দর করার জন্য শেরেক মুক্ত ইমান গড়তে হবে। কি করতে হবে? শেরেক মুক্ত ইমান, মানে ইমানের সবচেয়ে বড় রোগ হলো শেরেক। শেরেকে যদি ইমানকে ধরে একেবারে খাই ফেলা ইমানকে, শেরেক হলো সবচেয়ে বড় দুর্নীতি, আল্লাহর সাথে দুর্নীতি, মহা দুর্নীতি। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, বান্দা শেরেক হলো সবচেয়ে বড় দুর্নীতি, বড় জুলুম। শেরেক করা যাবে না, শেরেক আল্লাহর জান্নাতকে হারাম করে দে, জান্নাত পাবেন না শেরেক করলে। শেরেক কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে আর কারো ক্ষমতা মিলানো যাবে না, আল্লাহর ইবাদতের সাথে আর কারো ইবাদত করা যাবে না। তাহলে সেজদা করা আল্লাহর ইবাদত, এই ইবাদত কাকে করতে হবে? হয় নাই, একমাত্র আল্লাহকে একমাত্র বলবেন, একমাত্র বলে গেলে শেষ বরবাদ। মুসলমানকে শয়তান প্রথম যেটা বুলায় সেটা একমাত্র বুলাই দেয়। আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে কিন্তু বারবার আমরা প্রত্যেক রাকাতে পড়ি, আল্লাহ পাক শিখাইছেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা ইয়্যাকা দুইবার আছে, একমাত্র একমাত্র। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। তাহলে সেজদা একটা ইবাদত, এটা কার জন্য করতে হবে? তাহলে আপনি যদি কোনো আল্লাহর ওলিরে যায় সেজদা করেন, জীবিত ওলি বা মৃত ওলি, আপনার ইমান থাকবো? ইমান চলে যাবে। আপনি দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আপনার যা দরকার, আপনার খেত একটা ভালো মতে হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, ফসলটা ভালো হওয়া দরকার, কার কাছে চাইতে হবে? আপনি নতুন গাড়ি কিনছেন, গাড়িটার মধ্যে বরকত দরকার, একটু রুজি রোজগারে বরকত দরকার, কার কাছে চাইতে হইব? নাকি ওই মাজারে যায় দরবারে যায় চাইতে হইব? একমাত্র আল্লাহর কাছে চাইবেন, দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। ছেলে মেয়ে হচ্ছে না, কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। সবকিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, নেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। এই জায়গায় যদি আপনি অন্য কারো কাছে চান, যত ক্ষমতাশালী, যত প্রভাবশালী হোক, যত বুজুর্গ হোক, যত আল্লাহওয়ালা হোক, আপনার ইমান চলে যাবে, শেরেক। এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। পাথরের কোনো ক্ষমতা আছে? পাথরের আংটি লাগাইলেন, আপনার পাথরে কি রোগ ব্যাধি সব দূর করে দিবে? পাথরে বিপদ আপদ দূর করে দিবে? লাল সুতার কোনো ক্ষমতা আছে? এখন অনেক যুবককে দেখে হাতের মধ্যে লাল সুতা একটা বেঁধে রাখে, কয় লাল সুতা এটা অমুক জায়গা থেকে দিছে, এটা লাগাই রাখলে সব বিপদ আপদ দূর হয়ে যাবে, নাউজুবিল্লাহ। শেরেক, লাল সুতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। এই জন্য শেরেক মুক্ত ইমান হইতে হবে, আর আমলগুলো হইতে হবে সুন্নত অনুযায়ী, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের আলোকে আমল করতে হবে। নবী সাল্লাহ সাল্লাম যেই আমল যেমনে করছেন, নবী সাল্লাহ সাল্লামের সাহাবিরা যেমনে করছেন, আমলটা করতে হবে সেইভাবে। এর থেকে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। এর থেকে বেশি করলেও আল্লাহ কবুল করবেন না, কম হলেও আল্লাহ কবুল করবেন না। জুমার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়ছেন, আমাদেরকেও দুই রাকাত পড়তে হবে। যদি কোন যে না আল্লাহ দুই রাকাত করছে, অসুবিধা নাই, আমরা আজকে সময় আছে, আমরা চার রাকাত পড়ি জুমার নামাজ, পড়তে পারবেন? তো বলে নামাজে না পড়বো, আমরা খারাপ কিছু করছি, ভালো জিনিসই তো পড়া যাবে, নামাজ পড়িয়েও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শিখাইছেন দুই রাকাত, আপনি যদি দুই রাকাত বাড়াই দেন, তার অর্থ হলো নবী সাল্লাহ সাল্লাম থেকে আপনি বেশি বুঝছেন, এই বেশি বুঝলে জাহান্নামে যাওয়া লাগে, এজন্য কম বুঝতে হবে। এই জন্য প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল নবী সাল্লাহ সাল্লাম যেভাবে শিখেছেন সেভাবে করতে হবে। এর থেকে বেশিও করা যাবে না, কমও করা যাবে না, অর্থাৎ এর থেকে বেশি করলেও বেদাত, কম করলেও বেদাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম যেভাবে করছেন এইভাবে করলে এটার নাম হলো সুন্নাত। তাহলে প্রত্যেকটা ইবাদত আমরা সুন্নাত অনুযায়ী করার চেষ্টা করব, বেদাত মুক্ত সুন্নতি আমল। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো আমাদের কথার মূল বক্তব্য হলো এটা যে ওয়াজ শারারাত করলাম ফজরের নামাজে নাই, লাভ হইব ওয়াজে? কোনো লাভ হবে না। তার থেকে ওয়াজ আমরা তাড়াতাড়ি শেষ করি, সবাই ফজরের জামাতে আসব। ফজরের জামাতে যাইতে কে কে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করার তৌফিক দিন। আল্লাহ এই এলাকাকে আপনি কবুল করে নিন, এই এলাকার সকল ভাই বোনকে নামাজি পর্দাশীল দিনদার বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সকলেই আমাদের ইমানকে শিরক মুক্ত তাওহীদি ইমান গড়ব এবং সবাই চেষ্টা করব প্রত্যেকটা আমল সুন্নতের আলোকে করার এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করার। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।